নতুন দিনে ডাকে দেবে আমরা, ভবিষ্যতে ভারকে নেবে আমরা, নতুন দিনে ডাকে দেবে আমরা, ভবিষ্যতে ভারকে নেবে আমরা। আমরা সবাই বীর খালিদের দল, আমাদের বুকে আছে ইমানি বল। আমরা সবাই তারিখের দল, ভয় করি না কোনো বাধার শিকল। আমরা দাবানল দাবানল, আমরা দাবানল দাবানল, আমরা দাবানল দাবানল, আমরা দাবানল দাবানল, দাবানল দাবানল দাবানল। আমরা সবাই নতুন দিনের ঝান্ডা উড়াব, নির্যাতিত নিপীড়িতদের দুঃখ ঘুচাব। আমরা সবাই নতুন দিনের ঝান্ডা উড়াব, নির্যাতিত নিপীড়িতদের দুঃখ ঘুচাব। আমরা সবাই নতুন দিনের ঝান্ডা উড়াব, নির্যাতিত নিপীড়িতদের দুঃখ ঘুচাব। অসত্য অন্যায় ভাষাব বন্যায়, অসত্য অন্যায় ভাষাব বন্যায়, অসত্য অন্যায় ভাষাব বন্যায়, মুছে দেব দুঃখীদের চোখের জল। আমরা দাবানল দাবানল, আমরা দাবানল দাবানল, আমরা দাবানল দাবানল, আমরা দাবানল দাবানল, দাবানল দাবানল দাবানল। গানের পাখি মোরা সুরের পাখি, তাল ছাড়া গাই না তো গান। সুন্দর পৃথিবী গড়তে মোরা দিতে পারি জান করবা। গানের পাখি মোরা সুরের পাখি, তাল ছাড়া গাই না তো গান। সুন্দর পৃথিবী গড়তে মোরা দিতে পারি জান করবা। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এতক্ষণ আপনারা শুনছিলেন শিল্পী তারেক মাহমুদের কণ্ঠে মন কাড়া আয়োজন পাখির মতো কণ্ঠ ছেড়ে। এই ক্যাসেটটিতে যারা কণ্ঠ দিয়ে সহযোগিতা করেছেন তারা হলেন রেদওয়ান মাহমুদ, হাসান মহসিন ও তসনিম আলম রাসেল। যাদের গান নিয়ে সাজানো হয়েছে এই অ্যালবাম তারা হলেন কবি শামসুল করিম খোকন, আনিসুর রহমান শিপলু, এম কামরুজ্জামান, আনিস আনসারি, শাহ নেওয়াজ তাবিব, আল মামুন ও শিল্পী তারেক মাহমুদ। কৃতজ্ঞতায় আজিজুল ইসলাম খান, ডাক্তার ফরিদ আহমদ, কাউসার আহমেদ সোহাই, শেখ আলম, মাইনুদ্দিন, লিয়াকত হোসেন, আবু বকর সিদ্দিক ও আয়েশা খাতুন। ক্যাসেটটি উৎসর্গ করা হল মরহুম হযরত মাওলানা হাম্মাদ সাদি রহমতুল্লাহ আলাইহিকে। ক্যাসেটটির উপস্থাপনায় ছিলেন আবু জাফর ও আমি তারেক মাহমুদ, ব্যবস্থাপনায় আবদুল্লাহ মোহাম্মদ কাদের, ক্যাসেটটির প্রযোজনা পরিবেশনায় কারিশমা মাল্টিমিডিয়া সেন্টার, বাইতুল মুকাররম, ঢাকা। আল্লাহ হাফেজ। আমরা দাবানল দাবানল দাবানল দাবানল দাবানল দাবানল। নতুন দিনে ডাকে দেবে আমরা, ভবিষ্যতের ভারকে নেবে আমরা, নতুন দিনে ডাকে দেবে আমরা, ভবিষ্যতের